ঐতিহ্যবাহী এই অঞ্চলের অত্যন্ত প্রসিদ্ধ সকলের সুপরিচিত মাদ্রাসা বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসার 69তম ইসলামী মহাসম্মেলনের 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আজকে শেষ দিনের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামায়ে কেরাম অত্র মাদ্রাসার সম্মানিত আসাতাদাই কেরাম আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম 2 দিনে অনেক বড় বড় ওলামায়ে কেরামদের নিকট থেকে আলোচনা শোনার পরে আজকে ইসলামী মহাসম্মেলনের শেষ দিনে এ পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করার পরে ইসলামী মহাসম্মেলনের প্রায় শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে 2-1টি কথাবার্তা বলার এবং আপনাদেরকে এত রাত্রিতেও অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে আদাবের সাথে বসে কথাবার্তা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ ইসলামী মহাসম্মেলনের 3 দিনে যে সমস্ত সম্মানিত ওলামায়ে কেরাম বিজ্ঞ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এই আলোচনাগুলো যদি আমরা সঠিকভাবে আমল করি তাহলে আমাদের এই ইসলামী মহাসম্মেলন আলহামদুলিল্লাহ সফল এবং সার্থক হবে আমরা আর বেশি দীর্ঘায়িত আলোচনা না করে অল্প সময়ে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলে আজকের ইসলামী মহাসম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ এই জন্য আমাদের যে সকল ভাইয়েরা প্যান্ডেলের বাহিরে দোকানের সামনে আশেপাশে ঘুরাপিরায় আছেন সকল ভাইদেরকে অনুরোধ করব মাহফিলের শেষ পর্যায়ে এসে আমরা একটু প্যান্ডেলের ভিতরে বসে যাওয়ার চেষ্টা করি 2-1টি কথাবার্তা আমরা একটু শোনার চেষ্টা করি বাহিরে ঘোরাফেরা করার চাইতে এখানে একটু বসলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই সালেহীন মানুষদের এই কানেতিন মানুষদের এই সবেরিন মানুষদের সোহবতে বসলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এর কিছু জাজা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন আপনারা শুনেছেন আমরা বেশি আলোচনা না আমরা শুধু একটা সংক্ষিপ্ত ক্লাস নিব যেই ক্লাসে আমরা একটা বিষয় নিয়ে অল্প কিছু কথাবার্তা বলবো এবং সবাই এতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ এই জন্য আমরা কিছু জিজ্ঞাসা করলে একটু কথাবার্তা বলবো আর বাকি কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ ওয়াজ মাহফিল কোনো কিচ্ছা কাহিনী শোনানোর, কবিতা পড়ার, গান গাওয়ার, তারপরে বিভিন্ন ধরনের কৌতুক, তারপরে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি, এগুলো করার জায়গা এই ওয়াজ মাহফিল ইসলামী মহাসম্মেলন নয়। এখানে শুধু মুখতাসার আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমাদের সামনে তুলে ধরা, আমাদের সামনে শোনানো, এটাই হলো ইসলামী মহাসম্মেলনের কাজ। এই জন্য আমরা এটার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা মাহফিলে আসি এবং মাহফিলের নাই, সমগ্র মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মানিত করে একটা সুন্দর গঠনে, সুন্দর গড়নে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য জমিনে যত মাখলুকাত আছে, আল্লাহর জমিনে মাখলুকাতের সংখ্যা কত বলেন তো দেখি, আল্লাহ পাকের কত মাখলুকাত আছে জমিনে, যে কোনো কথা বলেন না দেখি, ডাইনে বামের থেকে কথা আসছে, সামনে থেকে আসে নাই। আল্লাহ পাকের এই জমিনে সমগ্র পৃথিবীতে কত হাজার মাখলুকাত আছে, যে 18,000-এর কথাও আসছে মনে হয় নাকি, আল্লাহর এই জমিনে কত মাখলুকাত আছে, এটা একমাত্র যিনি এই মাখলুকাতের খালেক, যিনি এই মাখলুকাতের সৃষ্টিকর্তা, একমাত্র সে মহান রাব্বুল আলামিনই জানেন। এটার সংখ্যা কত, এই সংখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেন নাই। এজন্য আমরা বলবো যে আসমান জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মাখলুকাত রয়েছে। এই যত মাখলুকাত রয়েছে, এই মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর গঠনের দিক থেকে, আকৃতির দিক থেকে, চেহারার দিক থেকে কোন মাখলুকটা বলেন তো দেখি, অনেকে বলেন না, মানুষ মনে হয় বেশি সুন্দর না নাকি, সবচেয়ে সুন্দর কোন মাখলুকটা, মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারিমের অনেক আয়াতে রাব্বুল আলামিন আমাদেরকে বারবার জানিয়েছেন, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বারবার আমাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, বান্দা এই জমিনে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, যত মাখলুক আমি বানিয়েছি, সমস্ত মাখলুকাতের মধ্যে তোমাকে আমি আল্লাহ আহসান তাকবীমে, সবচেয়ে সুন্দর গড়নে, সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, আহসান গঠন দিয়ে, আহসান মানে কম্পারেটিভ ডিগ্রি, আহসানটা হলো তুলনামূলক সুন্দর, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি নিয়ে, গঠন নিয়ে আল্লাহ পাক আহসান শব্দটা ব্যবহার করেছে। আল্লাহর জমিনে যত মাখলুক আছে, আসমানে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে সুন্দর করে সুন্দর আকৃতিতে আহসান আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত না? আল্লাহ পাক এর জন্য মানুষকে লক্ষ্য করে মানুষকে ডাক দিয়ে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানবজাতি, হে ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রবের ধ্যান থেকে, খেয়াল থেকে, ইচ্ছা থেকে, ইবাদত থেকে তোমাকে বিমুখ করেছে, তোমাকে দূরে ফেলে দিয়েছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে একটা সুন্দর গড়ন দিয়েছেন, তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দরভাবে তোমার মধ্যে সেটিং দিয়েছেন, সুবিন্যস্ত করেছেন। সুবহানাল্লাহ, কোন জায়গার মধ্যে তোমার নাকটা দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় তোমার নাকটা দিয়েছেন, যেই জায়গায় তোমার চোখগুলা দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তোমার চোখগুলা দিয়েছেন, যেই জায়গায় তোমার কানগুলা দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় তোমার কানগুলা দিয়েছেন, যেই জায়গায় তোমার ব্রেনটা দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় তোমার ব্রেনটা দিয়েছেন, যেই জায়গায় তোমার হাতটা থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় তোমার হাতটা দিয়েছেন, যেই জায়গায় তোমার দাঁতগুলো থাকা দরকার, যেই জায়গায় তোমার জিহ্বাটা থাকা দরকার, যেই জায়গায় যেই জিনিস থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় সেই জিনিসটা স্থাপন করেছেন। সুবহানাল্লাহ, যাতে তোমার উপর দিয়ে যেমন চেহারার সৌন্দর্য থাকবে তেমনি ভাবে তোমার ভিতরটাও থাকবে সুন্দর, তোমার ভিতরের মেশিনটাও থাকবে সুন্দর, তোমার ভিতর থেকে যেগুলা বের হবে সেগুলা হবে সুন্দর, তোমার থেকে যত কর্মকাণ্ড প্রকাশ পাবে সেগুলাও হবে সুন্দর। সুবহানাল্লাহ, খালি উপরে দিয়ে অনেক সুন্দর, কথাবার্তা সুন্দর নাই, তাকে কি বলে বলেন তো দেখি? উপরে চেহারাটি খুব সুন্দর, বডিটা সুন্দর, কিন্তু কাজ কারবার খারাপ, কথাবার্তা খারাপ, তার আমল আখলাক খারাপ, কি কয়? হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, যে একজন বলছেন যে উপরে ফিটপ্যাট ভিতরে সতর্কঘাট, আবার বলা হয় যে আমাদের এলাকায় একটা সুন্দর কথা আছে নোয়াখালী অঞ্চল, বলে যে গা সুন্দর খালতো ভাই, এটা বুঝছেন? মানে উপরে দেখো সুন্দর, বডি সুন্দর, চেহারা সুন্দর, কিন্তু কাজকর্ম সুন্দর না, কাজকর্ম করতে গেলে সুন্দর কাজকর্ম করে না, সব খারাপ কাজকর্ম করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকে যেমন উপরে সুন্দর বানিয়েছেন তেমন ভিতরেও সুন্দর বানিয়েছেন। আমরা তো ভিতরেরটা দেখি না, খালি উপরেরটা দেখি, একজন মানুষের উপরে যত সুন্দর ভিতরের সেটিংটা, ভিতরের গঠনটা আরো সুন্দর। সুবহানাল্লাহ, সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আহসান সুরতে। এই শব্দটা মনে রাখবেন, কোন সুরতে? আহসান, এই শব্দটা মনে রাখবেন, আহসান। আহসান মানে সবচাইতে সুন্দর, এটার থেকে, এই সৃষ্টির চাইতে, এই মানবতার চাইতে সুন্দর সৃষ্টি আল্লাহর জমিনে আসমানে কোন গ্রহে কোন উপগ্রহে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, যে মাখলুকটার সুন্দর, এই মাখলুকটার কথাটা হবে কেমন? মাখলুক যেমন আহসান, মাখলুকের কথা হইতে হবে কি? আহসান। মনে রাখবেন, মাখলুকের এই মানুষের গড়নটা যেমন সুন্দর, সৃষ্টিটা যেমন সুন্দর, তার কথাটাও হইতে হবে কি? সুন্দর, কথাটাও হইতে হবে আহসান। এই জন্য আল্লাহ পাক মানুষকে বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا দুনিয়ার মানুষ তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো, একজন আরেকজনের সাথে সুন্দর সুন্দর কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলূ কাওলান সাদীদাহ। হে ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর সহজ সরল উপকারী সুন্দর সুন্দর কথা বলো। সুবহানাল্লাহ, তোমার সৃষ্টিটা এত সুন্দর, তোমার গড়নটা এত সুন্দর, তোমার বডিটা এত সুন্দর, তোমার কথাও হইতে হবে সুন্দর। সবচাইতে সুন্দর কথা কোনটা বলেন তো দেখি, আপনারা পারেন নাকি? আহসান কথা কোনটা? আমাদের সৃষ্টি যেমন আহসান, কথাটাও হবে আহসান। আহসান কথা কোনটা? মাশাআল্লাহ, দেখছেন ছাত্র আজকে কত মেধাবী, ভালো ভালো স্টুডেন্ট, সব সব বলতে পারে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের কথাগুলোর মধ্যে সবচাইতে সুন্দর কথা কোনটা সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা وقال انني من المسلمين। الله رب العالمين বলেন, ومن احسن قولا ممن دعا الى الله। ওই ব্যক্তির কথাটার চাইতে সুন্দর কথা আর কার কথা হইতে পারে? ممن دعا الى الله, যে ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ, তাহলে মানুষটার গড়ন যেমন, গঠন যেমন, আকৃতি যেমন আহসান, এই মানুষের কথাটাও হইতে হবে আহসান। এই জন্য আল্লাহ পাক তার কথার ক্ষেত্রেও আহসান ব্যবহার করছেন। ওয়ামান আহসান কাওলান, তার কথার চাইতে সুন্দর কথা, আহসান কথা আর কার কথা? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে দাওয়াত দেয়। তাহলে একজন মানুষ আরেকজনকে আল্লাহর দিকে ডাকবে, তার জবান দিয়ে, তার মুখ দিয়ে দাওয়াতের কথা বের হবে, এটা হলো সবচাইতে সুন্দর কথা। সুবহানাল্লাহ। এবার আসেন, এই মানুষটার যেমন সৃষ্টি সুন্দর, গঠন সুন্দর, তার কথাও হবে সুন্দর, তার কাজগুলা হবে কেমন? কি বলেন, কাজ কেমন হবে? কাজও হইতে হবে সুন্দর। তার সৃষ্টি যেমন আহসান, কথা যেমন হবে আহসান, তার কাজকর্মগুলো হইতে হবে আহসান। আজকে আমরা কিছু আহসান কাজকর্ম নিয়ে আলোচনা করব। আমাদের কিছু সুন্দর সুন্দর কাজ, আহসান কাজ, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর সুন্দর কাজ হিসাবে, সুন্দর সুন্দর আমল হিসাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই মানুষের এক নম্বর সুন্দর, এক নম্বর সুন্দর কাজ, মানুষ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এহসান করবে, এটা হলো সবচাইতে সুন্দর কাজ। আহসান মানুষের এহসান কাজ, আহসান মানুষের এহসান কাজ, অর্থাৎ মানুষগুলো আল্লাহর সুন্দর ইবাদত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের দুই নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই আল্লাহ যিনি তোমাদের মৌত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন তোমাদের মধ্যে কারা কারা আহসান আমল করে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সৃষ্টিটা যেমন আহসান, এদের কথাটাও বলছেন আহসান, এদের আমলটা কাজটাও হইবে আহসান। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বেশি আমল করার জন্য সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছেন কিসের জন্য? সুন্দর আমল করার জন্য, আহসান আমল করার জন্য। এই আহসান আমলের এক নম্বর আহসান, সবচাইতে সবকিছুর চাইতে বান্দার সবচাইতে সুন্দর আমল হল আল্লাহর এবাদতের ক্ষেত্রে এহসান করা। আল্লাহর এবাদতের ক্ষেত্রে এহসান করা, আল্লাহর এবাদতে এহসান কেমনে করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল এহসান, আমাকে একটু খবর দিন, আমাকে একটু জানিয়ে দিন, এহসান কাকে বলে, এহসান কি জিনিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এহসানটা হল আনতা বুদাল্লাহ কান্নাকা তারা আর যদি তুমি আল্লাহ রব্বুল আলমিনকে না দেখো, আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ, এটার নাম এহসান। আমি যখন আল্লাহর ইবাদত করব, আমার মনে থাকবে আমি আমার আল্লাহকে দেখতেছি। যদি আসলে আল্লাহ রব্বুল আলমিনকে না দেখি, আল্লাহ রব্বুল আলমিনকে দেখা তো সম্ভব না, তখন আমার মনের ভিতরে, আমার অন্তরের ভিতরে এই চিন্তা চেতনা জাগ্রত হবে, আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহর ক্যামেরা, আমার আল্লাহর সিসিটিভির ফুটেজ আমার দিকে ধরা আছে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আল্লাহর ক্যামেরার আওতায় আমি আছি, এই চিন্তা অন্তরে রাখা, এটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের এহসান। তাহলে বান্দার অন্তরে যত বেশি আল্লাহর মোরাকাবা, আল্লাহর পর্যবেক্ষণ যত বেশি অন্তরে আসবে, তত বেশি বান্দার কথা সুন্দর হবে, আমল সুন্দর হবে, ইবাদত সুন্দর হবে, আচার আচরণ সুন্দর হবে, আখলাক সুন্দর হবে। আজকে আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান, দুর্নীতি দুর্নীতি সারা বিশ্ব জুড়ে, সারা পৃথিবী খালি দুর্নীতির মুক্ত করার জন্য চেষ্টা করে। আল্লাহর বান্দাকে দুর্নীতি মুক্ত করার জন্য কত রকমের প্রচেষ্টা, আল্লাহর বান্দাদেরকে দুর্নীতি মুক্ত করার সবচাইতে সহজ উপায় বান্দার ভিতরে এহসান তৈরি করে দেওয়া, বান্দার ভিতরে মুরাকাবা তৈরি করে দেওয়া, বান্দার ভিতরে তাকওয়া তৈরি করে দেওয়া, বান্দার ভিতরে খাশিয়াতুল্লাহ তৈরি করে দেওয়া। বান্দার অন্তরে যখন এসে যাবে যে আল্লাহর ভয়, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি দুনিয়ার সবার চাইতে, সবার থেকে আমি লুকিয়ে এই কাজটা করতে পারি, কিন্তু আমার আল্লাহ থেকে লুকাইতে পারি না, এই চিন্তা চেতনা যখন মানুষের অন্তরে ঢুকে, তখন আল্লাহর এই বান্দার কোনো অপরাধ করতে পারে না। এজন্য আল্লাহর বান্দা প্রথম এহসান করবে আল্লাহর এবাদতের মধ্যে, আল্লাহর এবাদতে কোন ধরনের শেরেক করবে না, আল্লাহর এবাদতটা করবে খালেস ভাবে, মুখলিসিন হয়ে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তুমি ইবাদত করো একমাত্র আল্লাহর, গোলামি করো একমাত্র আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিন্দু মাত্র শিরক করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুকে তুমি জীবনের কোনো মুহূর্তে কোনো সময়ে শিরক করিও না। শেরেক মুক্ত এবাদত যদি করতে পারো, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের এহসান। সূরা আল কাহাফের 110 সর্বশেষ যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করার ইচ্ছা পোষণ করে, রবের মোলাকাতের আশা পোষণ করে, ফালিয়া আমাল আমালান সালিহা, সেই যেন বেশি বেশি করে আমালে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, জীবনে কোনোদিন যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে। যখনই সে শিরক করল তখন সে বড় ধরনের জুলুম করে ফেলল। তার থেকে এহসান দূরীভূত হয়ে গেল, আর এহসানের নীতি তার ক্ষেত্রে আর নাই। যখনই আল্লাহর কোনো বান্দা ইবাদতকে আমালকে শিরক মুক্ত না রাখে তখন ইবাদতের ভিতরে আর এহসান থাকে না। তাহলে বান্দা যখন আল্লাহর ইবাদতের এহসান করবে তখন ইবাদতের ভিতরে একমাত্র তাওহীদ, তাওহীদুল ইবাদা থাকতে হবে। আজকে আমাদের আল্লাহর বান্দাদের জমিনে সবচেয়ে বড় অভাব, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাওহীদ নেই, তাওহীদ বিনষ্ট হয়ে গেছে। তাওহীদ যখন বিনষ্ট হয়ে যায় বান্দার আমলটা আহসান আমল থাকে না। আল্লাহ পাক যে আহসান আমলের জন্য সৃষ্টি করেছেন সেই সুন্দরটা আহসানটা তার এহসানটা কোনোটাই থাকে না। এই জন্য আমার ভাই ও বোনেরা, প্রথম কথা হলো আহসান সৃষ্টি হিসাবে, সুন্দর সৃষ্টি হিসাবে কথা হবে সুন্দর, কাজ হবে সুন্দর। এই সুন্দর কাজের মধ্যে প্রথম সুন্দর কাজটা গড়ে তুলতে হবে ইবাদতের এহসান, আল্লাহর ইবাদতকে শিরক মুক্ত তাওহীদি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটাকে বিদআত মুক্ত সুন্নতি ইবাদত, এটা গড়ে তুললে এটাই হলো আহসান আমল। তখন আমলটা হয় সুন্দর, আমলটা হয় আহসান। কিন্তু বাহিরে বাহ্যিকভাবে লেবাস পোশাক সুন্দর, কিন্তু আকীদার মধ্যে শিরক, আমলের মধ্যে শিরক, আখলাকের মধ্যে শিরক, মুআমালাতের মধ্যে শিরক, তাহলে এই ব্যক্তির আমলগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আহসান আমল, সুন্দর আমল বলেন না। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, সুন্দর সৃষ্টি হিসাবে, সুন্দর মখলুক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলোকে আহসান করতে হবে, সুন্দর আমল করতে হবে। শিরক মুক্ত আমল, শিরক মুক্ত আকীদা, বিদআত মুক্ত আকীদা যদি গড়ে তুলতে পারি তাহলে আমার আপনার আমলগুলো হয়ে যাবে সুন্দর, আমার আপনার আমলগুলো হয়ে যাবে আমল সালে, আমার আপনার আমলগুলো হয়ে যাবে ওই আমল যে আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে যেমন সুন্দর আহসান থাকবে, বান্দার আচার আচরণে, বান্দার সাথে মুআমালাতের ক্ষেত্রে, বান্দার সাথে আমাদের মেলামেশার ক্ষেত্রে, বান্দার সাথেও থাকবে আমাদের আহসান, বান্দার সাথেও আহসান মিলে রাখতে হবে। আল্লাহর ইবাদতে যেমন এহসান থাকবে ঠিক একইভাবে বান্দার সাথে যখন আমাদের সম্পর্ক গড়ে উঠবে বান্দার সম্পর্কেও থাকতে হবে এহসান। সমাজে অনেক ভাই বোনকে দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আদায় করেন, রমাদান মাস আসলে সিয়াম পালন করেন, অনেক বোন আছেন সুন্দর মতে হেজাবের বিধিবিধান পালন করেন, শরীয়তের আরো অনেক বিধিবিধান মেনে চলেন, আকীদার ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা পোষণ করার চেষ্টা করেন, বেদাত মুক্ত থাকার চেষ্টা করেন, কিন্তু দেখা যায় মা বাবার সাথে খারাপ আচরণ করেন, ভাই বোনের সাথে খারাপ আচরণ করেন, স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন, স্বামীর সাথে খারাপ আচরণ করেন, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেন, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করেন, আল্লাহর অন্যান্য বান্দাদের সাথে খারাপ আচরণ করেন, আপনার জীবনের যে সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আহসান করে বানিয়েছেন সেই সৌন্দর্য আপনি নষ্ট করে ফেলছেন। এই সৌন্দর্য নষ্ট হইলে আপনি পরীক্ষায় পাশ করবেন না, আপনি ফেল করে ফেলবেন, আপনি পরীক্ষায় ফেল। কারণ কি, আপনি 10টা সাবজেক্টে পরীক্ষা দিবেন, 5টা সাবজেক্টে আপনি 90 করে পেয়ে গেছেন, আর 5টা সাবজেক্টে আপনি 20 করে পাইছেন, আপনি কি পাস না ফেল? 5টা যে 90 পাইছেন কাজ হইব। তাহলে কিছু কিছু ইবাদতে অনেক ভালো করলেন, কিন্তু কিছু কিছু ইবাদতে কিছু কিছু বিষয়ে একেবারে ফেল করে বসে থাকলেন। ইবাদতের ভিতরে এই ভারসাম্য, এই এতেদাল, এই ওয়াসাতিয়া যদি না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান রাকিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছেন তিনজন সাহাবীর ঘটনা বর্ণনা প্রসঙ্গে। তিনজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে আসলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তিনজনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। আম্মা জানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের বর্ণনা দিলেন। ইবাদতের বর্ণনা শোনার পরে তাদের কাছে মনে হইল ইবাদত তো একেবারে কম। একজন আরেকজনকে কয়, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতের ভবিষ্যতের সব গুণা আল্লাহ মাফ করে দিছেন, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি ইবাদত দরকার নাই, আমাদের কিন্তু বেশি বেশি ইবাদত দরকার। একজন বলে, আল্লাহর কসম, আজকে থেকে আর জীবনে সারা রাত ঘুমাবো না, সারা রাত শুধু সলাত আদায় করব, সলাত আদায় করব, সলাত আদায় করব, এশার পরে শুরু করব, ফজর পর্যন্ত শুধু সলাত আদায় করতে থাকব, ঘুমাবো না। আরেকজন বলে, আল্লাহর কসম, আজকে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ যতদিন বাঁচায় রাখেন প্রতিনিয়ত শুধু সিয়াম পালন করব, শুধু রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বলে, আল্লাহর কসম, জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না, কারণ বিয়ে শাদী করলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বিঘ্ন ঘটে। কাজ তিনটা খুব ভালো, তিনটা খুবই ভালো কাজ, এবং বেশি বেশি আমল করবে, এটা তো খুশি হওয়ার কথা। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে বললেন, ওয়াল্লাহি ইন্নি লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু। আল্লাহর কসম করে বলছি, জমিনে যত মানুষ এই পর্যন্ত এসেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সবার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি আমি। দুনিয়ার যত মুত্তাকিন আছে, আমি ইমামুল মুত্তাকিন, আমি সবচেয়ে বেশি তাকওয়াবান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি রাসূল, উসাল্লি ওয়া আরকুদু, আমি সালাত ও আদায় করি, রাত্রে ঘুমাইও, আমি সিয়াম পালন করি, আমি আবার সিয়াম ভেঙ্গেও ফেলি, আমি নবী বিয়ে শাদিও করেছি, সকল কিছুর মধ্যে আমি ভারসাম্য রক্ষা করে আমার জীবন ব্যবস্থা গড়ে তুলেছি, এটাই হলো আমি নবীর সুন্না, এটাই হলো আমার তরিকা, এটাই হলো আমার পদ্ধতি। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে লোকটা আমার এই ভারসাম্যপূর্ণ তরিকা থেকে বিমুখ হয়ে যাবে, এই লোক আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়, আমার উম্মত থেকেই বাদ। তাহলে বেশি ইবাদত করতে গিয়ে উম্মত থেকে বাদ হয়ে যাচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের থেকে সুন্দর আমল চান, আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, আল্লাহর ইবাদতটা করতে হবে সুন্দর করে, আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে হবে আহসান, আল্লাহর ইবাদতটা শিরক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, খালেস ভাবে আল্লাহর জন্য ইবাদত যেমন করব, আল্লাহর সৃষ্টির সাথেও আমার সেই সৌন্দর্য বজায় রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিজের ক্ষেত্রে এহসান ব্যবহার করেছেন, বান্দার ক্ষেত্রে বান্দার মুআমালাতের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন এহসান শব্দটা ব্যবহার করেছেন। সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলছেন, শিরক মুক্ত তাওহীদি ইবাদতের কথা। বান্দা ইবাদত করে একমাত্র আমি আল্লাহর, খবরদার জীবনে কোনো কিছুকে আমি আল্লাহর সাথে শিরক করিও না। এর পরেই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তোমার আব্বা আম্মার সাথে, মা বাবার সাথে তুমি এহসান করো। তাহলে সৌন্দর্যের নমুনা, সৌন্দর্যের বহিঃপ্রকাশ, আহসান সৃষ্টির আহসান কাজ যেমন আল্লাহর ইবাদতের মধ্যে দেখাইতে হবে, ঠিক একইভাবে মা বাবার সাথে আচার আচরণের ক্ষেত্রেও দেখাইতে হবে। দেখা যায় আমরা কেউ কেউ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এহসান দেখানোর চেষ্টা করি, শিরকের বিরুদ্ধে অবস্থান, বেদাতের বিরুদ্ধে অবস্থান, তাওহীদের পক্ষে সুন্নতের পক্ষে, কিন্তু ঘরে গেলে আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করি না। আব্বা আম্মার জন্য ভালো জিনিসটা, ভালো খাবারটা, ভালো জিনিসটা কিনি না, আব্বা আম্মাকে দিই না। আব্বা আম্মা অসুখে কষ্ট করে, সন্তান মা বাবার সুচিকিৎসার ব্যবস্থা করে না, এরকম সন্তান বর্তমানে জমিনে অভাব নেই। কিন্তু আবার দেখবেন সবচেয়ে আফসোস, অনেক আল্লাহর বান্দা আছে নামাজও পড়ে কিন্তু মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, মা বাবার খেদমত করে না। সে নামাজটাকে মনে করে নিছে আল্লাহর ইবাদত, কিন্তু মা বাবার সাথেও যে এহসান করে আল্লাহর ইবাদত, আল্লাহর নির্দেশ, সেটা বলে গেছে। এই জন্য মানুষটা যেমন সুন্দর, তার মা বাবার সাথে আচরণও হইতে হবে সুন্দর। আল্লাহ পাক সূরা বানী ইসরায়েলে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তুমি তাওহীদের ভিত্তিতে একমাত্র আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করবা, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে এহসান করবা, সুন্দর ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা, সুন্দরভাবে খেদমত করবা, এটাও আমি আল্লাহর ডিসিশন, এটাও আমি আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার দুইজন অথবা দুইজনের একজন তোমার কাছে বৃদ্ধ বয়সে তোমার কাছে উপনীত হয়েছে, তুমি এখন যুবক, তুমি এখন চাকরি করো, তুমি এখন ব্যবসা বাণিজ্য করো, তুমি এখন টাকা পয়সা উপার্জন করো, যেই মা বাবা তোমাকে এই উপার্জনের মতো সক্ষমতা তৈরি করার জন্য, তোমাকে লেখাপড়া শেখানোর জন্য, তোমাকে বড় করার জন্য তাদের জীবনের সকল আরাম আয়েশকে বিসর্জন দিয়েছিল, যেই মা বাবা তোমাকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তারা রাত্রে সঠিকভাবে সুন্দরভাবে ঘুমান নাই, তোমার চিন্তায় যারা 24 ঘন্টা বিভোর থাকতো, সেই মা বাবা যখন বৃদ্ধ বয়সে তোমার হাতে এসে পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তখন তোমার মা বাবা যখন কাউকে কথা বলার জন্য পাশে পায় না, মা বাবা চায় একটু সন্তানের সাথে কথা বলবে, কারণ এখন বন্ধু বান্ধব নাই, অফিস নাই, বাজারে যেতে পারে না, অন্য অন্যদের সাথে বসে একটু কথা বলতে পারে না, ঘরের মধ্যে একটু কথা বেশি বলে, তোমার সাথে একটু কথা বলতে চায়, একজন পাইলেই তাকে ধরে কথা বলতে চায়, আর তুমি ওই মা বাবাকে বৃদ্ধ বয়সে বারবার ধমক দিচ্ছ, ধিক্কার দিচ্ছ, এত কথা বলেন কেন, কথা বন্ধ করেন, আপনি কথা বেশি বলেন, বলে না এরকম সন্তানেরা? কথা তো বেশি বলবেই, কারণ উনি এখন বাইরে কাউকে কথা বলার জন্য পায় না। আগে অফিসে কত লোকের সাথে তিনি কথা বলতেন, ব্যবসা বাণিজ্যের জন্য কত লোকের সাথে কথা বলতেন, এখন উনি তো ওগুলো পান না। তো উনি ঘরেও যদি কথা বলতে না পারেন তো উনি আর কি করবেন? কথা বলতে গেলে আমরা সন্তানেরা বলি যে বেশি কথা বলেন, ধমক দিয়ে থামেন। আল্লাহ পাক বলেন খবরদার, ফালা তাকুল্লাহুমা উফফিন, মা বাবার কথাবার্তা আচার আচরণে খেদমত করতে গিয়ে জীবনের কোন মুহূর্তে যেন তোমার জবান থেকে, তোমার মুখ থেকে উহ শব্দটা বের না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই উহ শব্দটা সহ্য করতে পারেন না। মা বাবার মুখ থেকে যদি উহ বের হয় অথবা তোমার মুখ থেকে যদি বের হয়, এই বুড়া বুড়ির খেদমত করতে করতে একবারে শেষ হয়ে গেলাম, আহারে উহ আর পাইতেছি না, আর পাইতেছি না, এরকম কথা যদি তোমার মুখ থেকে বের হয় অথবা তোমার মা বাবার মুখ থেকে যদি বদ্দোয়া সূচক ওহ শব্দটা বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না, এটা আমি আল্লাহর নির্দেশ, খবরদার এরকম ওহ শব্দ কখনো তুমিও উচ্চারণ করতে পারবে না, তোমার মা বাবা যাতে উচ্চারণ করতে না হয় সেই ব্যবস্থা তুমি করবা। ওয়ালা তানহারহুমা, যত কথাই বলুক যত বিরক্ত করুক যাই করুক, মা বাবাকে কখনো ধমক দিও না, ধিক্কার দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মান সূচক কথা বলো, সুন্দর কথা বলো, সম্মানের সাথে আদাবের সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, সব সময় মা বাবার জন্য রহমতের ডানাগুলো বিস্তার করে রাখো, রহমতের ডানা দিয়ে ঢেকে রাখো। মা মুরগি যেমন তার ছোট মুরগির বাচ্চাগুলোকে ডানার নিচে ঢুকাই রাখে, বাহিরে যদি কাকের আওয়াজ শুনে, ছেলের আওয়াজ শুনে, সন্তানগুলোকে বাচ্চাগুলোকে দুই ডানার ভিতরে ঢুকাই রাখে, বোঝাই যায় না মুরগির বাচ্চা আছে ভিতরে। তুমি তোমার মা বাবাকে এই বৃদ্ধ বয়সে যখন চতুর্দিক থেকে তাকে রোগে আক্রমণ করে, অসুস্থ হয়ে যায়, চতুর্দিকে অসহায় হয়ে যায়, ওই মুহূর্তে তোমার মা বাবাকে তুমি ডানার নিচে ঢুকাই রাখো, সুবহানাল্লাহ, যাতে মা বাবার কোনো ধরনের কোনো কষ্ট না হয়, খেদমতের জন্য এইভাবে মা বাবার পাশে থাকো তুমি। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো, রব্বুল আলামিন আমার মা বাবাকে আপনি রহম করেন যেমনি ভাবে আমার মা বাবা আমাকে শৈশবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন, যে আদর যত্ন করেছিলেন, রব্বুল আলামিন আমার মা বাবাকেও আপনি সেই রকম আদর যত্ন করেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আহসান হুসন হিসাবে উল্লেখ করেছেন। এক সাহাবি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, এখানে হুসনে সাহাবাতি সুন্দর সাহাবাত সুন্দর আচরণ এই শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একজন মানুষ যেমন সুন্দর, তার গঠন যেমন সুন্দর, তার কথা যেমন সুন্দর, তার সবচেয়ে সুন্দর আচরণটা কেমন হবে, কার সাথে হবে। সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মুকা, তোমার মা। তারপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাবা। তাহলে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিকারী মা বাবা, সুবহানাল্লাহ। মা বাবা হলো জমিনে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিকারী, এই জন্য মা বাবার সাথে সবচাইতে বেশি সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খরচের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, খরচের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, সর্বপ্রথম তুমি টাকা পয়সা খরচ করবা কার জন্য? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টাকা পয়সা তুমি খরচ করবা সর্বপ্রথম যার জন্য, সেটা হলো ফালিল ওয়ালিদাইন, তোমার মা বাবার জন্য প্রথম টাকা খরচ করবা। প্রথম কার জন্য? কথা কয় না, কে রাগ করছেন আপনারা? কথা বলেন না দেখি, সর্বপ্রথম টাকা পয়সা খরচ কার জন্য? ঈদ আসছে, জামা কাপড় কিনবেন, শাড়ি কিনবেন, লুঙ্গি কিনবেন, কার জন্য আগে? আগে ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য, তারপরে মা বাবার জন্য নাকি? আল্লাহ বলতেছেন ফালিল ওয়ালিদাইন, প্রথম তোমার টাকা পয়সা খরচ করবা আব্বা আম্মার জন্য। এই আব্বা আম্মার জন্য খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানটা, এই খরচটাকে আল্লাহ পাক সদাকা হিসাবে অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিবেন, মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। সুবহানাল্লাহ, মা বাবার দোয়া নিবেন, দুনিয়াতেও সফল হবেন, ইনশাআল্লাহ আখেরাতেও সফল হবেন। তাহলে আল্লাহর ইবাদতের এহসানের পরে আমরা এহসান পাইলাম কার? মা বাবার প্রতি। মা বাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু নির্দেশ দিয়েছেন এহসান করার জন্য, কারণ এই মানুষ যেহেতু সুন্দর, তার থেকে চারিদিকে সুন্দরই প্রকাশ পাবে, কোনো অসুন্দর তার থেকে প্রকাশ পাওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক মা বাবার এহসানের পরেই বলতেছেন ওয়াবিদিল কুরবাহ, ওয়াবিদিল কুরবাহ, তোমার থেকে এহসান পাবে, সুন্দর আচরণ পাবে তোমার নিকট আত্মীয়রা, তোমার আত্মীয় স্বজন। আজকে আমাদের থেকে আত্মীয় স্বজন সুন্দর আচরণ পায় না, আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে না, ভাই ভাই আত্মীয়তার সম্পর্ক ঠিক নেই, ভাই আর বোনে আত্মীয়তার সম্পর্ক ঠিক নেই, মা বাবার সাথে সম্পর্ক ঠিক নাই, আর ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক থাকবে কি করে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে যেমন এহসান করবা, ওয়াবিজিল করবা, তোমার যত আত্মীয় স্বজন আছে ওই আত্মীয় স্বজনদের সাথেও তোমাকে এহসান করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর মুআমালাত করতে হবে, আত্মীয় স্বজনের হক তোমার সাথে নিহিত আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিহ, জান্নাতে যাবে না যে কাতিউর রাহম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দে, এই লোক জান্নাতে প্রবেশ করবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্কটা রহমান নাম থেকে উদ্গত হয়েছে, আত্মীয়তার সম্পর্ককে আরবিতে বলে রেহেম, আল্লাহর নাম হলো রহমান, রহমান থেকে এই রেহেম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। এজন্য যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়ামান কাতাআনি কাতাহুল্লাহ, যেই লোক আমার রেহমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ঠিক রাখেন, যে লোক আমার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করা নিহিত। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা সবসময় খেয়াল রাখতে হবে, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করা যাবে না। বর্তমানে অধিকাংশ পরিবারে ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এক ভাই আরেক ভাইয়ের খোঁজ খবর নেয় না, ঘরের এই পাশে, ওয়ালের এই পাশে এক ভাই থাকে, এই পাশে এক ভাই থাকে, এই ভাই পরিবার কিভাবে চলতেছে এই ভাই খবর নে না, এই ভাইয়ের পরিবার কেমনে চলে ওই ভাই খবর নে না, এই ঘরে খাওয়া দাওয়া হয়েছে কিনা এই খবর ওই ভাই নে না, ওই ভাইয়ের ঘরে খাবার দাবার হয়েছে কিনা এই ভাই খবর নে না, এরকম পরিবার আছে কি নাই? অসংখ্য পরিবার, এমন পরিবারও আমি দেখেছি ভাষায়ের ভাইয়ের পরিবারে রান্না বান্না হয় নাই, খাওয়া দাওয়া হয় নাই, অভাবের সংসারে কষ্ট করে রাত্রে না খেয়ে ভাই শুয়ে রয়েছে। আর এই পাশের ভাই অর্থনৈতিক অবস্থা ভালো, টাকা পয়সা ভালো, ভোগ বিলাস করে ভালো করে খেয়ে দিয়ে ঘুমাই রয়েছে, কিন্তু তার মায়ের পেটের ভাই না খেয়ে ঘুমাই আছে, এই ভাই একটু খবর নেয় না। এরকম পরিবারও এই দেশে আছে, কিন্তু একজন সুন্দর মানুষ, আহসান সৃষ্টির মানুষ, আহসান তাকবীবের মানুষ, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আচরণ পছন্দ করেন না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, অনেক জায়গায় বলছেন এই কথাটা, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা এহসান করে এই এহসানকারীদেরকে আল্লাহ মহব্বত করেন। এই এহসান সবার ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যেমন এহসান, আল্লাহর সৃষ্টিদের সাথেও এহসান করতে হবে। আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখতে হবে, ভাই বোনের জায়গা জমিন নিয়ে বিরোধ থাকে, আমার ভাইরা এবং বোনেরা খবরদার, আল্লাহর ওয়াস্তে জায়গা জমিন যতটুকু যা আছে ভাই বোনকে সঠিকভাবে সুন্দরভাবে বন্টন করে দিয়ে দিবেন। 1%, 1 কড়া, 1 বিঘা জমিও আপনি ভাইয়ের জমি বোনের জমি রেখে দিবেন না, কারণ এটা সবচেয়ে কঠিনতম গুরুতর অপরাধ। এই জায়গা জমিন যদি না দেন, 1 বিঘা জমি যদি রেখে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ জমি অন্যায়ভাবে কারো দখলে রেখে দেয়, তুবিকাহু মিন সাবঈ আরদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে 7 তবক জমিনকে ফেসাই দিবেন। নাউযুবিল্লাহ, জমিনকে তার অন্তরে, তার গলার মধ্যে, ঘাড়ের মধ্যে ফেসাই দেওয়া হবে। আপনি ধরেন উপরে জমি 1 বিঘা রেখে দিয়েছেন, 1 বিঘা দখল করছেন, এই জমিটাই যদি 1 বিঘা নিচের দিকে যায় তাহলে কত হাজার ফুট এটা লম্বা হয়েছে। আপনি উপরে জমি দখল করছেন 1 বিঘা, এই 1 বিঘা আবার নিচের দিকে কত দূর গেছে দেখেন, এই যত দূর গেছে এই জমিনটাই যদি আপনার গলায় ফাঁসাই দেওয়া হয় এটাই বিশাল। কিয়ামতের ময়দানে এই জমি নিয়ে নিয়ে আপনি ঘুরতে থাকবেন, মানুষ দেখে বলবে ওই যে দেখো ভাইয়ের জমি দেয় নাই, বোনের জমি দেয় নাই, ফুফুর জমি দেয় নাই, চাচার জমি দেয় নাই, অন্যের জমি, অন্যের সম্পদ নিজে জবরদখল করে রেখে দিছিল। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাসার 11-12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বণ্টন করছেন, সম্পদ বণ্টন করে 13-14 নম্বর আয়াতে, 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বণ্টন পদ্ধতি অনুসারে যারা বণ্টন করবে এদের ফজিলত বর্ণনা করেছেন। 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বণ্টন করে নাই তাদের পরিণতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়ায়তাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে, ওয়ায়তাআদা হুদুদাহু আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহর দেওয়া বণ্টন পদ্ধতি অনুযায়ী বণ্টন করে না, বোন পাবে 5 বিঘা দিল 1 বিঘা, 4 বিঘা দেয় নাই, ভাই যতটুকু পাওয়ার কথা ততটুকু দেয় নাই, চাচা জেঠারা যতটুকু পাওয়ার কথা ততটুকু দেয় নাই, অনেক জালেম বাবা আছেন, জালেম বাবা হজে যাওয়ার আগ দিয়ে মেয়েদেরকে ডাকে, মেয়েদেরকে ডাকে বলে যে তোমরা তো বাবা মারা গেলে কিছুই পাইবা না, বাবা থাকতে একটু কিছু নিয়ে তোমরা দাবি খালাস করে দাও, অল্প অল্প মেয়েদেরকে দিয়ে দাবি খালাস করায়, সব জমি ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে ঠকাই দিয়ে ওই বাবা হজ করতে রওনা দেয়। বান্দার হক নষ্ট করে আল্লাহর ঘরের দিকে রওনা দিছে। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, এইরকম হক যদি তুমি মারো, হক যদি নষ্ট করো, হক যদি না দাও, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তোমাকে আমি আল্লাহ জাহান্নামে এমন ভাবে ঢুকাবো আর বের হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ পাক তিনটা গুনার ব্যাপারে, তিনটা অপরাধের ব্যাপারে খালিদিনা ব্যবহার করছে। সব গুনার ব্যাপারে মুমিনের আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলেন নাই, কিন্তু তিন জায়গায় স্থায়ী জাহান্নামের কথা বলছেন। এক নম্বরটা হলো ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে, কোন মুমিনকে মেরে ফেলে, তার পরিণতি, তার জাযা হলো জাহান্নাম খালিদান ফিহা, স্থায়ীভাবে সে জাহান্নাম। এখানে আল্লাহ পাক খালিদান ফিহা ব্যবহার করছে। সুদের ব্যাপারে আল্লাহ পাক খালিদান ব্যবহার করছে। যারা আল্লাহর আয়াত নাজিলের পরে, সুদ হারাম হওয়ার পরেও যারা সুদের লেনদেন করে, সুদের কাজ কারবার করে, আল্লাহ পাক বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুদ হারাম ঘোষণার পরে, সুদের আয়াত নাজিলের পরে যদি কেউ বলে না না না সুদ ছাড়াকে চলা যায়, এই যুগে কি সুদ ছাড়া চলতে পারে? সুদ আর সুদ ছাড়া চলা যাবে না, আর কিছুদিন খাই সুদ, অসুবিধা নাই, তারপরে ছেড়ে দিব এক সময় গিয়ে, কমিয়া এত তাড়াতাড়ি ছাড়ার দরকার নাই, আরো কিছুদিন খাই না, যখন হজে যাওয়ার টাইম হইব তার আগে দিয়ে ছেড়ে দিয়ে তওবা করে ফেলবো। আল্লাহ পাক বলেন, এইরকম সুদ যদি কেউ ছাড়তে না পারে, ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এই লোকটা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। তিন নম্বর, আল্লাহ পাক এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে খালিদান ফিহা ব্যবহার করছে। কেউ যদি ভাইয়ের সম্পদ ঠিকভাবে না দে, বোনের জমিটা ঠিকভাবে না দে, তাহলে আল্লাহ বলছেন স্থায়ীভাবে জাহান্নামে যাবে। অর্থাৎ তার অপরাধটা এত গভীর, এত কঠিন গুনাহ, এই জন্য আল্লাহ পাক এটা আধিক্য বোঝানোর জন্য, তার অপরাধটার গভীরতা বোঝানোর জন্য খালিদান ফিহা ব্যবহার করছে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আত্মীয় স্বজনের প্রতি এহসান করি, ভাইয়ের প্রতি এহসান, বোনের প্রতি এহসান, আত্মীয় স্বজন যতজন আছে সকলের প্রতি এহসান করি। আত্মীয় স্বজন খাইলে সম্পদ কমে না, আত্মীয় স্বজন খাইলে এই সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেন। মেহমানের সাথে আত্মীয় স্বজন যখন আসে, তার সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা আসেন, আর আপনি যত মেহমানদারি করবেন আল্লাহ পাকের ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফাহু, যে লোক ইমানদার, যে লোক আল্লাহ বিশ্বাস করে, আখেরাতে বিশ্বাস করে, সেই যেন বেশি বেশি করে মেহমানের মেহমানদারি করে। সুবহানাল্লাহ, মেহমানকে যেন একরাম করে। তাহলে আমার ভাইরা, আত্মীয় স্বজন আসলে বিরক্ত হওয়া যাবে না, মুখ কালো করা যাবে না, আত্মীয় স্বজনের প্রতি সবসময় এহসান অব্যাহত রাখতে হবে। এটা আল্লাহ আমাদের থেকে চান যে আমরা সুন্দর মানুষ, সুন্দর আকৃতির, সুন্দর গড়নের মানুষ, আমাদের কাজটা আত্মীয় স্বজনের সাথেও হবে সুন্দর, এহসানের ভিত্তিতে। আমাদের কাজটা সুন্দর হবে প্রতিবেশীর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবে ওয়াস সাহিবি বিল জাম। আল্লাহ পাক বলেন, তোমার তিন ধরনের প্রতিবেশী হতে পারে। এক ধরনের প্রতিবেশী তোমার প্রতিবেশী, আবার তোমার আত্মীয়। আরেক ধরনের প্রতিবেশী তোমার প্রতিবেশী কিন্তু তোমার আত্মীয় না। আরেক ধরনের প্রতিবেশী অল্প সময়ের জন্য পাশাপাশি এক জায়গায় গিয়েছ, চলার পথের সাথী। খবরদার, এই তিন ধরনের প্রতিবেশীর সাথে এহসান করবা, প্রতিবেশীর সাথে এহসান করবা। যদি প্রতিবেশী তোমার নিকট আত্মীয় হয়, তার জন্য দ্বিগুণ হক, একদিকে তোমার আত্মীয় আরেকদিকে তোমার প্রতিবেশী। প্রতিবেশী যদি আত্মীয় না হয় শুধু প্রতিবেশী হয়, তবুও তোমার প্রতিবেশী তার প্রতি এহসান করবা। প্রতিবেশী যদি অল্প সময়ের জন্য হয়, খবরদার তার প্রতি এমন কিছু করা যাবে না যার দ্বারা সে কষ্ট পায়। বাসের সিটে দুজন বসছেন দুই পাশে, এই দুজনও প্রতিবেশী। এখন আপনি এমন ভাবে বসছেন আরেকজন বসতেই পারতেছে না, আপনি প্রতিবেশীর প্রতি এহসান করেন নাই, প্রতিবেশীর প্রতি জুলুম করলেন। এই জন্য আপনি আপনার প্রতিবেশীকে, পাশের সিটের বাইটাকে যাতে সুন্দর করে বসতে পারে আপনি একটু সংকুচিত হয়ে বসেন। আপনি এমন কোনো কাজ করবেন না যেটা আপনার প্রতিবেশীর কষ্ট হয়। আপনি ঘুমাইতেছেন তার গায়ের উপরে, তাহলে তার কষ্ট হইতেছে। তারপরে আপনি এমনভাবে হাত রাখছেন, এমনভাবে মোবাইলে কথা বলতেছেন, আপনার পাশের সিটের লোকটা ডিস্টার্ব হচ্ছে। আপনি প্রতিবেশীর প্রতি এহসান করেন নাই। আপনার পাশের সিটের প্রতিবেশী, পাশের সিটের যাত্রী একটু ঘুমাইছে, আপনি মোবাইলটা লই ফেললেন পকেট থেকে, এহসান হয়েছে কি বলেন? টাকাগুলা লই ফেলছেন, তারপরে আপনি মলম লাগাই দিচ্ছেন চোখের মধ্যে, আপনি মলম ফাটের কাজ করবার শুরু করছেন। তাহলে এগুলো হলো সাহেবিবিল জাম, চলার পথের প্রতিবেশী, তার প্রতিও আপনি জুলুম করলেন, এহসান করেন নাই। আল্লাহর নির্দেশ সকল প্রকার প্রতিবেশীর প্রতি তোমার এহসান করতে হবে। এমন কি তোমার প্রতিবেশী অমুসলিম প্রতিবেশীও তোমার থাকতে পারে, ওই অমুসলিম প্রতিবেশীর সাথে তোমার ওয়ালা হবে না, অন্তরের অন্তরঙ্গ বন্ধুত্ব হবে না, কিন্তু তোমার ওই প্রতিবেশীর প্রতিও তোমাকে এহসান করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি ঘোষণা দিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিবেশী তোমার অমুসলিম, ওই অমুসলিম যদি তোমাকে দেশ থেকে বের করে না দেয়, প্রতিবেশী যদি দ্বীনের ব্যাপারে ইসলাম নিয়ে তোমার সাথে কোনো লড়াইয়ে লিপ্ত না হয়, এরকম অমুসলিম প্রতিবেশী যদি তোমার থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করেন না, আল্লাহর কোনো আপত্তি নেই। আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে তুমি সদাচরণ করবা, তাদেরকে তুমি ইনসাফ করবা, এটাতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশী অমুসলিম হলেও তার প্রতি এহসান করা লাগবে। মুসলিম অমুসলিম নির্বিশেষে তোমার যত প্রতিবেশী আছে সবার সাথে এহসান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারকে আল্লাহ জিব্রিল আলাইহিস সালাম এত বেশি প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতেন, ইউসিনি জিব্রিল বিলজার হাত্তা জনান্তু আন্নাহু সাইয়ুয়ারিসুহু, জিব্রিল আলাইহিস সালাম এসে আমাকে এত বেশি ওসিয়ত করতেন প্রতিবেশীর ব্যাপারে, আমি ধারণা করে নিয়েছিলাম মনে হয় আমি মারা যাওয়ার পরে প্রতিবেশীদেরকে ওয়ারিস বানাই দেওয়া হবে, প্রতিবেশীরও মনে হয় আমার সম্পদের ওয়ারিস হবে, এত বেশি আমাকে বারবার তাকিদ দিতেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আবু যর ইজা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাজ্জিরানাক, ও আবু যর যখন তরকারি রান্না করবা, তরকারির মধ্যে যদি বেশি তরকারি না দিতে পারো একটু পানিটা বাড়াই দাও। যদি তোমার প্রতিবেশীকে বেশি তরকারিও না দিতে পারো, তো একটু তরকারির ঝোল হইলেও তোমার প্রতিবেশীর দাও, প্রতিবেশীর কাছে হাদিয়া পাঠাইবেন। আমরা খালি কই, আরে হে আমার জন্য কি পাঠাইছে, সবাই কিন্তু এটাই খবর লয়, কয় আরে আমি যে পাঠামো আমার জন্য কোন দিন কি পাঠাইছে, আমারে কোন দিন দাওয়াত দিছে, তা আপনি কোন দিন দাওয়াত দিছেন, আপনি কয়দিন তার বাসায় কি পাঠাইছেন, আরেকজনেরটা চিন্তা না করে আগে আমারটা চিন্তা করুন। আপনি দেখবেন একজনের কাছে, আত্মীয় স্বজনের কাছে মোবাইলে ফোন করছেন, কয় কতদিন হয়ে গেছে কোনো খোঁজ খবর নাই, কোনো খোঁজ খবর নাও না, একটু মোবাইল দাও না, একটু ফোনও করো না, তো উনি এই কথাটা চিন্তা করেন আমি কয়দিন ফোন করছি, মানে সবার চিন্তাধারা হলো সবাই খালি আমার কাছে ফোন করে করে খবর নিবে, আমি ফোন করার দরকার নেই। এজন্য দেখবেন আপনি ফোন করবেন কয়রে এতদিন হয়ে গেছে কোনো খোঁজ খবর নাও না, কোনো ফোন করো না, কিছু করো না, তা আপনি তো করতে পারতেন, এতদিন হয়ে গেছে করে নাই। ঠিক একইভাবে দেখবেন যে আত্মীয় স্বজন প্রতিবেশী যখনই আপনি কিছু দিতে করবেন তা বাসায় বাবিয়ে করবে যে হেরা আমাদের বাসায় কি ফাটাইছে, কোন দিন দাওয়াত দিছে, কোন দিন কি করছে, বাস এটা বলা যাবে না। আপনি মুমিন হিসাবে মুহসিনিন হিসাবে মুহসিন হওয়ার জন্য আপনি আপনার প্রতিবেশীকে হাদিয়া পাঠান, বাসায় ভালো কিছু রান্না করেছেন প্রতিবেশীর বাসায় পাঠাই দেন, বাসায় একটা পিঠা বানাইছেন প্রতিবেশীর কাছে পাঠাই দেন, দেখবেন প্রতিবেশীর সাথে কিভাবে গভীর সম্পর্ক তৈরি হয়, মহব্বত তৈরি হয়ে যাবে। আর আপনার বিপদে আপদে সমস্যায় দেখবেন যে ওই প্রতিবেশী আপনার কাছে দৌড়ায় আসবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এহসান করতে হবে ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, এতিম মিসকিন বিধবা এদের প্রতিও এহসান, এদের প্রতিও এহসান করতে হবে। আমার আশেপাশে যত গরিব মিসকিন অসহায় এতিম বিধবা আছে তাদের প্রতিও আমার এহসান অব্যাহত রাখতে হবে, সামর্থ্যের আলোকে তাদেরকে সব সময় সাহায্য সহযোগিতা অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি বিধবাদের, যে ব্যক্তি এতিমদের, যে ব্যক্তি মিসকিনদের খোঁজ খবর নেয়, তাদের খরচ নির্বাহ করে, তাদের পিছনে অর্থ ব্যয় করে, সেই যেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো। সুবহানাল্লাহ, সে আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো। এতিমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি হাকাজা, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এতিমের লালন পালনকারী জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ, এতিমের যারা কাফেল যারা রক্ষণাবেক্ষণকারী দেখাশোনা করে এদের অবস্থানটা আমি নবীর সাথে হবে। সুবহানাল্লাহ, তাহলে এতিম মিসকিন বিধবা অসহায় এদের প্রতিও আমাদের এহসান করতে হবে, সর্বোপরি আল্লাহর অন্যান্য মাখলুকের প্রতিও এহসান করতে হবে। আপনি ইচ্ছা করে একটা পশুকেও কষ্ট দিবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত কোরবানি তোমাদের জন্য হালাল করা হয়েছে, গরু তোমাদের জন্য হালাল করা হয়েছে, যত হালাল পশু আছে পাখি আছে খবরদার জবাই করার সময়ও কষ্ট দিও না, জবাইয়ের সময় এহসান করতে হবে। তোমরা হইলে আহসান জাতি সুন্দর জাতি, তোমাদের জবাইয়ের কাজটাও হবে এহসানের সাথে, কষ্ট দিও না কোনো পশুকে, যতটুকু কষ্ট না দিয়ে তুমি জবাই করতে পারো সেভাবে জবাই করার চেষ্টা করো। এজন্য মুরগি জবাই করেন, গরু জবাই করেন, ছাগল জবাই করেন, এখানেও কষ্ট দেওয়া যাবে না, এখানেও এহসান। আবার ইচ্ছাকৃতভাবে একটা গরুকে একটা ছাগলকে একটা বিড়ালকে একটা পশুকে আপনি কষ্ট দিতে পারবেন না। সে প্রসিদ্ধ সহি হাদিস যে এক মহিলা এক বিড়ালকে খাইতে দেয় নাই, বিড়ালকে খাবার দেয় নাই, না খেতে খেতে বিড়াল মারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বিড়ালটা মারা যাওয়ার কারণে, এটাকে খাবার না দেওয়ার কারণে এই মহিলা জাহান্নামী হয়ে গেছে। তাহলে আল্লাহর সৃষ্টির প্রতি সমস্ত মাখলুকের প্রতি এহসান করা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য রহমাতুল্লিল আলামিন ছিলেন না, সমগ্র মাখলুকাতের জন্য রহমাতুল্লিল আলামিন ছিলেন। সুবহানাল্লাহ, এই জন্য আমার ভাইরা এবং বোনেরা সর্বোপরি সমস্ত মাখলুকাতের প্রতিও আমাদের এহসান অব্যাহত থাকবে। এমনকি আমাদের ছোটখাটো জীবনের যত কর্মকাণ্ড যত রকমের কাজকর্ম করি সব কিছুর মধ্যে খেয়াল রাখতে হবে যেন আমার এহসান অব্যাহত থাকে। যদি এহসান অব্যাহত থাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পরিণতিতে আমাদেরকে জান্নাত দিবেন। আমার সম্মানিত ভাই বোনেরা, রাত অনেক হয়ে গেছে, আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। মূল যে অল্প কথা বলার চেষ্টা করেছি, মূল কথা হলো যে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহসান তাকবিমে, সুন্দর গঠনে, সুন্দর গড়নে, সুন্দর আকৃতিতে আল্লাহ আমাকে বানাইছেন। সুতরাং আমার কথা হইতে হবে সুন্দর, আমার জবান থেকে কোনো গালিগালাজ বের হবে না, আমার এই জবান থেকে কোনো ধরনের মিথ্যা কথা বের হবে না, আমার এই জবান থেকে কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বের হবে না, আমার এই জবান থেকে কোনো ধরনের গীবত বের হবে না, আমার এই জবান থেকে অন্যকে আক্রমণ করে কোনো কথা বের হবে না, আমার জবান থেকে সবসময় আহসান কথা, সুন্দর কথা বের হবে। সুন্দর কথা বের করতে না পারলে চুপ করে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যারা ইমানদার তারা ভালো কথা বলো, সুন্দর কথা বলো, কল্যাণের কথা বলো, যদি ভালো কথা বলতে না পারো তো চুপ করে থাকো। এই চুপ করে থাকাটাও ইবাদত, চুপ করে থাকাটাও আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু আমরা চুপ করে থাকতে পারি না। চা দোকানে বসলে সবাই দেখবেন কোরআন হাদিস নিয়ে বয়ান, যে কোরআন হাদিস জীবনে চোখেও দেখে নাই, কোরআনে কারিমের একটা আয়াত জীবনে তালাওয়াত করে নাই, পড়েও নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর একটা হাদিস দেখে নাই, সেও দেখবেন চা দোকানে বসে বসে কি বিশাল বয়ান দিতেছে কোরআন হাদিসের ব্যাপারে, ইসলামের ব্যাপারে। তাহলে আমি সর্বক্ষেত্রে আমার কথাবার্তায় কল্যাণের কথা বলতে হবে, কল্যাণের কথা না বলতে পারলে আমি চুপ করে থাকব, এটাও ইবাদত। ঠিক আমার প্রত্যেক কর্মকাণ্ডে, প্রত্যেক কাজে কর্মে সৌন্দর্য প্রকাশ পাবে, এহসান প্রকাশ পাবে, আমার খাবার দাবারেও সৌন্দর্য প্রকাশ পাবে, কারণ আমি আল্লাহর আহসান সৃষ্টি, আমার খাবারটাও হইতে হবে আহসান। যেটা খাবো এটা কি হবে কথা বলে না, মদ খাবো বেশি বেশি করে, মদ আহসান নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামার উম্মুল খাবায়েস বা উম্মুল ফাওয়াহিশ, মদটা হলো সকল খাবায়েসের মূল, মানে সকল যত রকমের খবিস খাবার আছে, যত রকমের নিকৃষ্ট খাবার আছে, তন্মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো মদ। তাহলে মদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে, মদ যেমন পান করা যাবে না, মদ বিক্রি করা যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না, মদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। একজন আহসান যে মানুষটা সুন্দর করে আল্লাহ বানাইছেন, এই মানুষটার জন্য আল্লাহ সুন্দর খাবারেরও ব্যবস্থা করেছেন, সুন্দর সুন্দর খাবারগুলো খাইতে হবে, আর এই খবিস খাবারগুলো বর্জন করতে হবে। মাদক খাওয়া যাবে না, মাদক মুক্ত জীবন গড়ে তুলতে হবে। তাহলে মাদক বাদ দিয়ে আমরা সবাই সিগারেট খেতে পারবো নাকি? খেতে পারবো? সবাই বলে না, কারণ মনে হয় খায় নাকি। সিগারেট খাওয়া যাবে, কারণ কি? খাইলে অসুবিধে কি? এটাও খাবায়েস খাবার, সিগারেটটাও খাবায়েস, এটা তো ইয়েবাত না। কেমনে খাবায়েস? বাথরুমে গিয়ে দেখে আসবেন এটা খাবায়েস না তো ইয়েবাত। টয়লেটে গেলে এটার দলিল, এটার প্রমাণ পেয়ে যাবেন। টয়লেটের মধ্যে ঢুকে দেখবেন কমলার খোসা কোনো জায়গায় পড়ে থাকে না। কোনো টয়লেটে দেখছেন যে কমলার খোসা পড়ে রয়েছে, যে টয়লেটে বসে বসে টয়লেটের কাজও সারাইছে, কমলাও খাইছে, আপেল খাইছে, আঙ্গুর খাইছে, বিরিয়ানি খাইছে, যে ওখানে প্যাকেটটা পড়ে রয়েছে টয়লেটের মধ্যে বসে বসে খাইছে আর কাজ সারাইছে, এরকম ঘটনা দেখছেন। কিন্তু দেখবেন সিগারেটের বিড়ির ধ্বংসাবশেষ টয়লেটের মধ্যে পড়ে থাকে, থাকে না? তার অর্থ কি? বাকিটা কি জিনেরা খাইছে? কে খাইছে? যিনি ওই টয়লেটে গেছেন, ব্যবহার করেছেন, উনি কাজও চালাইছেন, এটাও খাইছেন। তাহলে যেই খাবারটা টয়লেটেও খায়, টয়লেটেও খাওয়া যায়, এটা হলো খাবিসাত, এটা খাবিস খাবার। এজন্য একজন মুমিনের জন্য আল্লাহ পাক বলছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মুমিনের জন্য সমস্ত খাবিস খাবার হারাম, এই খাবারটাও খাবিজ খাবার। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এই খাবিজ খাবার যত রকমের আছে এই সবগুলা থেকে দূরে থাকতে হবে। আমার খাবারটাও হবে আহসান, আমার কর্মকাণ্ডও হবে আহসান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই বাসস্থানের ব্যবস্থা করেছেন সেটাও হবে আহসান। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে এহসানের নীতি অবলম্বন করার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এহসান, আল্লাহর সৃষ্টিদের ক্ষেত্রে এহসান, সমস্ত মখলুকাতের প্রতি এহসান বজায় রাখার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনে যা আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার সকল শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। সকল অভিভাবক মণ্ডলী সকল মুহাব্বিনকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।